العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين গত দর্শে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত, মুসলমানের উপর এক মুসলিমের উপর অপর মুসলিমের ছয়টি হক। এর মধ্যে থেকে প্রথম যেটি তার একটু বিস্তারিত আলোচনা হয়েছে, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাই, যখন তুমি তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে তখন তুমি তাকে সালাম করবে। তাই আমরা সবাই সালাম করি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দুই নম্বর, ওয়াইদা দাআকা ফাআজিবহু, সে যদি তোমাকে দাওয়াত দেয় তাহলে তুমি তার দাওয়াত কবুল করবে। তাহলে এখানে যে দাওয়া, আম হতে পারে, খাসও হতে পারে। আম মানে বিশেষ প্রয়োজনে আপনাকে ডাকলো, আর না হয় খাবারের দাওয়া। খাবারের দাওয়াত দিলে দাওয়াত কী করবে? কবুল করবে। ইদা দাআকা ফাআজিবহু। সুননে আবি দাউদ দের রওয়ায়াত এসেছে, আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, فَمَنْ دُعِيَ فَلَمْ يَجِبْ أَوْ فَلَمْ يُجِبْ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ, যদি কাউকে দাওয়াত দেওয়া হয় আর সে দাওয়াত কবুল করে না, সে আল্লাহ এবং তার রসুলের নাফরমানি করল। এ দাওয়াত অনেক সময় হয়েছে, যেমন আমাদের পূজন তো আপনাকে বলতে হবে আমি আসতে পারবো না, উজর, কিন্তু হিংসা মনে রেখে এরকম করা ঠিক না। ওর কাছে কেন যাবো? আপনার প্রয়োজন, আপনার ডিউটি, ডিউটির সময় যেতে পারবেন? তো আপনি বলবেন তো আমি আসতাম, কিন্তু এরকম, অথবা তার কাছ থেকে উজর চাইবেন, আমি আমার কাজ আছে, আমাকে যদি প্রত্যেকে যদি আমাকে প্রত্যেক দিন খাবারের দাওয়াত দেয়, মুশকিল। এমনিই তো আমি অসুস্থ, সব খাবার খাইও না। দ্বিতীয় নম্বর দাওয়াত, সব জায়গায় দাওয়াত, প্রত্যেকেই কত লোক আমার, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কয় জন দাওয়াত কবুল করবেন? তাই ওজর পেশ করা উচিত। আর যদি সম্ভব হয় আপনি খেতে না পারেন, যাওয়া সম্ভব যাবেন, ওখানে গিয়ে তার জন্য দোয়া করবেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস রয়েছে সহি, যাকে দাওয়াত দেওয়া হবে সে যাবে, দাওয়াতে অংশগ্রহণ করা হবে, করবে, যদি রোজাদার হয় তাহলে খাবে না, তাদের জন্য দোয়া করবে। বুঝতে পারছেন? রোজাদার হলে সিয়াম রাখছে আর কি, সিয়াম অবস্থায় গেছে, তো তাদের জন্য দোয়া করবে। তো কী বলেন তো, দাওয়াত কবুল করা জরুরি কিনা? এমনিভাবে অন্য ফর্মে এসছে, এটা সহি মুসলিমের ফর্ম, ইদা দুইয়া আহাদুকুম ইলা ওয়ালিমাতি উরসিন ফালইউজিব, যদি কেউ, যদি কাউকে ডাকা হয়, দাওয়াত দেয়া হয় ওলিমার দাওয়াতে, বিবাহ অনুষ্ঠানের সময়, তাহলে সে যেন সেই দাওয়া কবুল করে। আর অন্য ফর্মে এসছে, সে কী করলো, অর্থাৎ ওলিমাতুল উরস, বিয়ের অনুষ্ঠানে ওলিমায় দাওয়াত দেওয়া হলো আর সে দাওয়াত কবুল করল না, সে আল্লাহ এবং তার রসুলের নাফরমানি করল। এই হ্যাঁ, যদি আপনি দেখেন ওখানে দাওয়াতি অনুষ্ঠান, কিন্তু ওখানে আল্লাহর নাফরমানি হচ্ছে, কোন কোন সময় এরকম হয়, তাহলে তো যেতে পারবেন না, আল্লাহর নাফরমানি, মোদের আড্ডাখানা, অথবা গান বাদ্যযন্ত্র বাজছে, আল্লাহ নাফরমানি হচ্ছে, যাবেন কীরকম? সেটা ভিন্ন কথা। হ্যাঁ, যদি মনে করেন ওখানে গেলে আমি তাদেরকে দাওয়াত দিতে পারবো, হকের দাওয়াত, তাহলে যাবেন, আর নাহলে যাবেন না। আল্লাহ নাফরমানি যেখানে হয় সে মজলিসে যাওয়াই ঠিক না। আল্লাহ নাফরমানি হচ্ছে, আপনার অনেকে কীরকম সমর্থন দিবেন? খাবারের দাওয়াত ডঙ্কা বাজছে, নাচ গান বাদ্যযন্ত্র, অথবা কোনো কোনো অনুষ্ঠানে তো আন্তর্জাতিক বিশ্বে মদ পর্যন্ত পেশ করা হয়, ইন্নালিল্লাহি ওয়া ইন্না, আছে কি না? এখন তো সারা দুনিয়া তো আমাদের হাতে তো এরকম। তো এসব দাওয়াত, এসব দাওয়াতে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করা জায়েজ না, তবে যেতে পারেন ওদেরকে বোঝাবার জন্য, সেটা ভিন্ন কথা। কথা বুঝলেন? দাওয়াত দেওয়ার জন্য খবরদার এটা জায়েজ না, আল্লাহর দিকে রুজু করো, ইস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক, সহ এরকম বোঝাবার জন্য, তাদেরকে ভয় দেখাবার জন্য যাবে? তো প্রথম কথা হচ্ছে দাওয়াত কবুল করা জরুরি, তবে বিশেষ প্রয়োজন সেটা ভিন্ন কথা। এছাড়া এই যে হাদিস, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা দাআকা ফাআজিবহু, তোমার ভাইয়ের হক হলো সে যদি তোমাকে দাওয়াত দেয় তাহলে তুমি তার দাওয়াত কবুল করবে, এটা হচ্ছে নির্দেশ। তো এটাই আমাদের জন্য যথেষ্ট, নবীর নির্দেশ এসেছে। তৃতীয় নম্বর যে হক, ওয়া ইযা ইসতানসাহাকা ফানসাহহু, যদি সে তোমার কাছে নসিহত চায়, উপদেশ চায়, পরামর্শ চায় কোনো একটা কাজ করার জন্য, দিনী লাইনে অথবা দুনিয়ার লাইনে, তুমি তাকে পরামর্শ দেবে। শুধু দুনিয়ার লাইনে নয়, দিনী লাইনেও হতে পারে। তো দিনী লাইনে দুনিয়ার লাইনে পরামর্শ চায়, আপনি তাকে কি করবেন? উপদেশ দিবেন, এতে ত্রুটি করবেন না। বুখারী মুসলিমের রেওয়ায়ত, জারির বিন আবদুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু বলেন, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামাতিস সালাহ ওয়া ইতাইয যাকাহ ওয়ান নুসহ লিকুল্লি মুসলিম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে অঙ্গীকার নিয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অঙ্গীকার নিয়েছি, ওয়াদা করেছি যে সালাত কায়েম করব, যাকাত আদায় করব, আর প্রত্যেক মুসলমানের কল্যাণ করার চেষ্টা করব। তো নসিহা মানে উপদেশ দান, কল্যাণ করার চেষ্টা, এসব সামিল। তো আমরা যেহেতু মুসলিম, আমাদের চেষ্টা করা উচিত আরেক মুসলমানের কল্যাণ করব। এবার এই যে কল্যাণ, হয়তো উপদেশ দানের মাধ্যমে সৎপথ দেখিয়ে দিলাম, অথবা যে কোনোভাবে আপনি বুঝেন এটা তার কল্যাণ হবে, এতে সেই পথ আমাদেরকে দেখিয়ে দেওয়া জরুরি। এছাড়া সহিহ মুসলিমে রেওয়ায়েত এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীন আন-নসিহা, দীন মানেই হলো নসিহাত। দিন মানে কি? নসিহত। তাহলে দেখবেন কত মুসলিম, যেমন আমলের লাইনে ত্রুটি আছে, আপনি তাকে যদি নসিহত করেন, যেটা আমরা সাধারণত বলি নসিহত, যেটা বলি ওয়াজ নসিহত, উপদেশ, হ্যাঁ না, দেখবেন অনেক সময় নসিহত শুনে তার মন গলে যায়, সে হকের দিকে এগিয়ে আসে, আসে কি না? কারণ শয়তান মজুদ। তো আমাদের প্রত্যেকেরই দায়িত্ব, আমি এই সেন্টারে আসি, দিন শিখি, শুধু আমি আসবো না, আরো লোকজনকে নিয়ে আসার চেষ্টা করবো, দায়িত্ব কি না? আর দিন আর নসিহা, দিন নামই হচ্ছে নসিহা, মানুষের কল্যাণ চাওয়া, উপদেশ দেওয়া, ভালো পথ দেখানো, এটা হচ্ছে দিন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন, ইযাস্তানসাহাকা ফানসাহহু, যদি সে তোমার কাছে উপদেশ চায়, পরামর্শ চায়, কোনো রকমের কল্যাণ চায়, তাহলে তুমি তোমার তুমি তাকে পরামর্শ দাও, তার কল্যাণ করার চেষ্টা করো। আদ-দীন আন-নসিহা, এই হাদিস থেকে বোঝা গেল, যদি সে তোমার কাছে কল্যাণ চায় বা পরামর্শ চায়, এই অবস্থায় তাকে সৎ পরামর্শ দেওয়া ওয়াজিব, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। কিন্তু যদি সে পরামর্শ চায় না, এই অবস্থায় পরামর্শ দেওয়া ওয়াজিব না। তবে যেহেতু তুমি মুসলিম, ইসলামের সুন্দর চারিত্রিক গুণ হলো মানুষের কল্যাণ করা। তাই তুমি দেখছো ওই লোকটু একটি কাজ করছে, হয়তো পরবর্তীতে তার ক্ষতি হতে পারে, স্পষ্ট তো আপনি তাকে পরামর্শ দিবেন, ভাই তুমি আমার ভাই, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আমি তোমাকে বলছি, আমার ভিতরে হিংসা নাই যে তুমি পরে কোটিপতি হয়ে যাবে, এরকম কোনো হিংসা নাই, আমি দেখছি পরবর্তীতে ক্ষতি হতে পারে, তাই আমি তোমাকে পরামর্শ দিলাম তুমি এ কাজ করো না, কথা বুঝছেন? কিন্তু অনেক সময় আছে মানুষ বুঝে না, আপনি দিলেন ভালো পরামর্শ, সে মানে দেখছো হিংসুক লেগে গিয়েছে আছে না, তাই আপনি ভালো করে তাকে বলবেন বুঝিয়ে, খবরদার আমার উদ্দেশ্য আর কিছু না, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, কারণ আমি এ বিষয়ে পারদর্শী, আমার অভিজ্ঞতা আছে এক্ষেত্রে, আমি জানি এক্ষেত্রে যদি তুমি সামন দিকে যাও তাহলে তোমার ক্ষতি হবে। যেমন বর্তমানে বিভিন্ন রকমের কোম্পানি আছে, বিভিন্ন রকমের প্তিষ্ঠান আছে, অনেক প্রতিষ্ঠান আছে ধোঁকা আছে কি না, দেখলেন না বাংলাদেশে কিছুদিন পূর্বে বা মাঝে মধ্যে আপনারা দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে কোথায় চলে গেছে বলে তো পারে না, পরে গরিব আরও মুশকিল হয় না। তো আমাদের সকলকেই বিচক্ষণতা অবলম্বন করা দরকার, কেউ যেন আমাকে ধোঁকা দিতে না পারে, সচেষ্ট থাকবেন, তবুও যদি ধোঁকা খেয়ে যান তাহলে সেটা ভিন্ন কথা। এই জন্য উমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন লাস্তু বিখিব্বিন ওয়ালাল খিব্বু ইখদাউনি, আমি ধোঁকাবাজ নই কিন্তু ধোঁকাবাজ আমাকে ধোঁকা দিতে পারে না। বলেন সুবহানাল্লাহ, বুঝতে পারছেন কি সুন্দর কথা, আমি ধোঁকাবাজ নই কিন্তু ধোঁকাবাজ আমাকে ধোঁকা দিতে পারে না। তাই আমাদের সকলকেই কৌশল অবলম্বন করে চলা উচিত, কেন এত তাড়াতাড়ি ধোঁকা খেয়ে যাবেন, আল্লাহ আমাদের হেফাজত করুন। ইদাস্তান সাহাকা ফান সাহু, তুমি মুসলিম আরেক মুসলমানের কল্যাণ করবে সবসময়, মুসলিমের অকল্যাণ করে না, বরং মুসলিমের উচিত, আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি, তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য তা পছন্দ না করে যা সে তার নিজের জন্য পছন্দ করে। স্পষ্ট কিনা কথাটা, আপনি যে কাজ আপনার নিজের জন্য পছন্দ করেন ওই কাজ আপনার ভাইয়ের জন্য পছন্দ করবেন, কিন্তু আপনি গোপন রাখলেন, এটা হলো কীরকম ইমানের পরিচয়? হ্যাঁ রে হ্যাঁ, আমরা দেখেন তো, যদি আমরা ইসলামী তালিম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিয়েছেন আমাদেরকে যাবতীয় জীবনে, যদি আমরা তা মেনে চলি তাহলে শুধু শান্তি আর শান্তি, অশান্তি বলতে কিছুই থাকবে না, সত্য না মিথ্যা? একটু হিসাব করে দেখুন, মেয়াফি অশান্তি, রাজনৈতিক অঙ্গনেও অশান্তি থাকতে পারে না, রাষ্ট্রীয় দিক দিয়েও অশান্তি থাকতে পারে না, পারিবারিক দিক দিয়েও অশান্তি থাকতে পারে না, সর্বত্র শান্তি বিরাজ করবে যদি মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাতানো তরিকা অনুযায়ী আমরা চলি আর চলার জন্য বলি। তাই আমরা নিজেরা যথাসাধ্য চেষ্টা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাতানো পদ্ধতিতে আমরা চলবো ইনশা আল্লাহ, আর অন্যকেও বলবো। তো ইদাস্তান সাহাকা ফান সাহু, তাও আবার মুখতসর তৃতীয় নম্বর বা চতুর্থ নম্বর, ইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাশাম্মিতহু, যদি সে হাঁচি দেয় আর আল্লাহর প্রশংসা বর্ণনা করে তাহলে তুমি তার জবাব দিবে। এখানে কথা আছে আতাসা ফাহামিদাল্লাহ, অনেকে আছে হাফস করলো আলহামদুলিল্লাহ বলে না, আমাদের মধ্যে আছে কি না, হয়তো জানেই না, আস্তাগফিরুল্লাহ আলাযীম, বাচ্চাদের মতো বস খালাস, কুলের শিশুর মেয়েদেরকে সে তো আলহামদুলিল্লাহ বুঝে না, তুমি ওই রকম। এখানে সৌদি এসে অনেকে শিখেছে আলহামদুলিল্লাহ, কমপক্ষে আলহামদুলিল্লাহ শিখলো তা, কিন্তু অনেকে আলহামদুলিল্লাহ বা অনেকে না বললেও কিছু লোক এরকমও পাওয়া যায় যারা আলহামদুলিল্লাহ শুদ্ধ করে বলতে পারে না। আপনার হয়তো যারা একটু বুঝে হয়তো হাসবে, কিন্তু কথা কিন্তু সত্য, আপনি জানেন আমাকে প্রশ্ন বলছে হামদুলিল্লাহ একটু বলেন, হামদুলিল্লাহ বলেন তো, হামদু কোনো শব্দ হয়? আচ্ছা এরকম আপনারা শুনেছেন না, শুধু আমি একাই শুনলাম, শুনেছেন হামদুলিল্লাহ যদি বলে হামদু তাহলে মানা যায় আলহামদু ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কি বলবো? অতএব মুসলিম এগিয়ে এসো, শিখো, তোমার দিন শিখো, কোরআন শিখো, নবীর তরিকা শিখো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দূরে থেকো না। তুমি মুসলিম কিন্তু তুমি ইসলামের যে শিক্ষা, শিক্ষা থেকে অনেক দূরে। বাস্তব জীবনে তুমি ইসলামী শিক্ষা প্রতিফলিত করার চেষ্টা করো, বলেন ইনশাআল্লাহ। ইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাশামিতহু, অবশ্য গত দর্শে এটা বলেছি আমি, দেখেছি। তাই হাঁচি আসলে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, যিনি শুনবেন বা যারা শুনবেন এই মশলাটা জানবেন, যারাই শুনবে আলহামদুলিল্লাহ সবাই বলবে, কথা বুঝছেন? সালাম যেমন একজন সালাম করলো কয়েকজনকে, একজন উত্তর দিল সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, আর হাঁচির জবাব সবার পক্ষ থেকে আদায় হবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন فَحَقٌّ عَلَى كُلِّ مَنْ سَمِعَهُ أَنْ يُشَمِّتَهُ, এটা আমাদের শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি তার দর্শে উপস্থিত ছিলাম, বুঝতে পারছেন? বলছেন যদি এই হাদিস না থাকতো তাহলে আমি বলতাম যে সালামের মতো একজন যদি উত্তর দেয় সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কিন্তু যেহেতু এই হাদিস আছে আল্লাহ নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ হাঁচি দেয় আর আলহামদুলিল্লাহ বলে তাহলে যারাই শুনবে তাদের সকলের উপর তার জবাব দেয়া হক, তার হক অর্থাৎ ওয়াজিব। স্পষ্ট কিনা? তো কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। আপনি আপনার ও অনেকের মুখ থেকে শুনে কি মানে, ওই যে সৌদিদের মুখ থেকে শুনে কেউ কেউ বলেন ইয়ারহামুকুমুল্লাহ, ইয়ারহামুকুমুল্লাহ। তো সে কি করে জানেন? ইয়ারহামুকুমুল্লাহ না বলে ইয়ারহাকুমুল্লাহ। আচ্ছা বলেন তো, আমি নিজে শুনেছি, আমি পড়াই তো এই জন্য বলছি ইয়ারহামুকাল্লাহ। কিন্তু যদি ওই ওদের মতো বলেন বহু বচন তো অসুবিধা নেই, কিন্তু সুন্নত ইয়ারহামুকাল্লাহ এক বচন, ইয়ারহামুকাল্লাহ। ভুল করবেন না, আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর, মাশা আল্লাহ। হাঁচি আসলো তার আর বলছি আলহামদুলিল্লাহ, আপনি জবাবে বলবেন ইয়ারহামুকাল্লাহ, অর্থাৎ আল্লাহ আপনার উপর রহম করুন। কত সুন্দর দোয়া, আল্লাহ আপনার উপর রহম করুন। আচ্ছা সে ইয়ারহামুকাল্লাহ বলল, আপনি হাঁচি দিয়েছেন, আপনি আবার তাকে উত্তর দিবেন ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইয়ুসলিহু বালাকুম, ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইয়ুসলিহু বালাকুম। দেখি একবার পড়েন তো আপনারা, বেশিরভাগ জানেন না বাবা, কয়জনে জানেন হাত তুলেন, শুদ্ধ জানেন না অশুদ্ধ? তুমি জানো না তোকে হাত তুলে কেন? আচ্ছা যে কয়জনে জানেন, আচ্ছা আমার সাথে বলেন ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম, ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম, অর্থাৎ আল্লাহ তোমাকে হেদায়ত দান করুন আর তোমার হালচাল অবস্থা তোমার সব ঠিক করে দিন, ভালো করে দিন। সুন্দর দোয়া কিনা, দোয়া আল্লাহ, দোয়া কত সুন্দর। তাই ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইয়ুসলিহু বালাকুম হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন এরকম করার জন্য। পঞ্চম নম্বর, ইদা মারিদা ফাউদহু, যদি সে রোগাক্রান্ত হয় তাহলে তুমি তার দেখাশোনা করো। বিশেষ করে আমরা সৌদিতে আছি, এখানে তো বেশিরভাগ মানুষ তো নিজেদের ফ্যামিলি নেই, একা একা, ঠিক না? বাই চান্স একজন দুইজন, আপনাদের এখানে যারা আসছেন কয়জনের ফ্যামিলি আছে, হয়তো একজন দুইজন, তাই তো? নেই, এছাড়া ফ্যামিলি থাকলেও আশপাশে নিজের আত্মীয় স্বজন কেউ নেই, থাকলেও তো একজন দুইজন, দেশ খেয়ে সবাই ছেড়ে এখানে এসেছি। এই জায়গায় যতটুকু প্রয়োজন বাংলাদেশে, আপনার বাড়িতে ততটুকু প্রয়োজন নেই রুগীকে দেখাশোনা করার, সত্য না মিথ্যা? এখানে দেখাশোনার করার প্রয়োজন বেশি, অর্থাৎ বিশেষ করে আমাদের জন্য, আমরা যারা পরদেশি এখানে এসেছি আমাদের জন্য। তাই যথাসাধ্য চেষ্টা করবেন, কেউ যদি রোগী হয়, আপনার যেমন রুমমেট অথবা আপনার জবমেট, আপনি যাই বলেন, রোগাক্রান্ত হয়েছে, আপনি যথাসাধ্য তার সেবা করবেন, একজন আরেকজনের সেবা করবে, এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, ইদা মারিদা ফাউদহু। এক্ষেত্রে একটি রওয়ায়াত সুনান তিরমিজিতে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান মারিদান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি 70 আলফ মালাকিন হাত্তা ইয়ুমসি। যদি কোনো মুসলিম রোগীকে দেখতে যায় সকালে, তাহলে বিকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করেন। হাদিসটি কিন্তু ইমাম তিরমিজি বলছেন হাদিসুল হাসান, কিন্তু বাস্তবে হাদিসটি হাসান বা সহিহ। কথা বুঝছেন? وإن عاده عشية إلا صلى عليه 70,000 ملك حتى يصبح। এমনি ভাবে যদি বিকালে দেখেন রোগীকে দেখতে যায়, তাহলে সকাল পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করেন। আর কি, وكان له خريف في الجنة, আর জান্নাতে তার জন্য ফলমূল থাকবে, ফলের বাগান থাকবে এর বদলে। তাই আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, কত সুন্দর দিন আমাদের সব বলে দিয়েছে, রোগীকে দেখাশোনা করা, তার সেবা করা, এটাও ইসলামী তালিম। যথাসাধ্য আমরা সবাই চেষ্টা করব একজন আরেকজনের সহযোগিতা। এবারে যদি রোগাক্রান্ত হয়, তাহলে বুঝলেন তো কতটুকু ফায়দা। সুবহানাল্লাহ বিহামদি। আপনি যদি আপনার এক ভাইকে দেখতে যান একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, ও আমার দিনী ভাই, তাহলে এতেও রয়েছে সওয়াব। ওইটা আরেক পর্যায়ে বলবো না, যেহেতু সময় কম, অল্প সময় আমাদের, তো আমরা চেষ্টা করব প্রত্যেক মুসলিম হিসাবে থাকতে আর ইসলামী গুণ আমাদের মধ্যে আনতে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এরপরে যেটা, আচ্ছা, এখানে বলা যেতে পারে মুসলমানকে দেখলেন অমুসলিমকেও দেখা যায়, রোগাক্রান্ত হলে অমুসলিমকেও দেখতে পারেন, যেহেতু সে মানুষ, সে আপনার প্রতিবেশী, ঠিক না? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খাদিম ছিল, ইহুদি বাচ্চা, ইহুদি ছিলেন, সে মৃত্যুশয্যায় চাইত, যেমন মনে হচ্ছে যেমন মারা যাবে আর কি, এরকম অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। দেখলেন দাদা ইহুদিকে দেখতে গেছেন, ওখানে গিয়ে তাকে বললেন, ইয়া গোলাম আসলিম, হে বাচ্চা, হে বৎস, তুমি ইসলাম কবুল করো। সে ইহুদি বাচ্চা তার বাপের দিকে তাকায়, বাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে যে এত বড় লোক এসেছে আমার বাড়িতে, সুবহানাল্লাহ, তার বিবেকে বাঁচছে আর কি করবে কি না। তখন সে বলল, আতু আবুল কাসিম, আবুল কাসিমের কথা মেনে নে, বুঝছেন, মেনে নে। আর সে মেনে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله। বলেন তো কতটুকু ফায়দা হলো, আল্লাহু আকবার। পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে আসলেন আর বলছেন, ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমার মাধ্যমে তাকে জাহান্নাম থেকে বাঁচিয়েছেন। মানুষেরও হক আছে, মানুষ হিসাবে প্রত্যেক প্রাণীর হক রয়েছে, তাহলে মুসলমানের কতটুকু হক হবে? আমরা তো বুঝি না, তো একটা কিছু হয়ে গেছে সব নষ্ট। সবাই বলি নাউযুবিল্লাহ। আচ্ছা, রোগীকে দেখতে গেলেন, ওখানে গিয়ে তার জন্য দোয়া করবেন, রোগীর কাছে বসে তার জন্য দোয়া। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে দেখতেন, ওকে বলতেন, লা বাসা তাহুর ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অসুবিধা নেই, এর দ্বারা তোমার গুনাহ খাতা মাফ হবে। কথা বলছেন? এমনিভাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম থেকে প্রমাণিত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, أن النبي صلى الله عليه وسلم كان يعود بعض أهله يمسح بيده اليمنى ويقول اللهم رب الناس أذهب البأس اشف أنت الشافي لا شافي إلا أنت شفاء لا يغادر سقما. আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের কোন কোন কাউ কাউকে যখন অসুস্থ তখন ডান হাত দিয়ে এরকম হাত বুলাতেন উপরে, আমরা যেভাবে হাত বুলাই না বাচ্চাদেরকে অথবা রুগী হলে দেখি না আমরা একজন আরেকজন এরকম, আর বলতেন আল্লাহুম্মা রাব্বান্নাস হে আল্লাহ মানুষের মালিক, আযহিবিল বাআস রোগ তুমি দূর করে দাও, নো রোগ নিরাময় করো, তুমি তাকে শিফা দাও। তারপর আবার ইশফি আনতা শাফি, বাআস মানে রোগ, রোগ দূর করে দাও, ক্লান্তি দূর করে দাও, ইশফি তুমি তাকে শিফা দাও, আনতা শাফি তুমি হচ্ছ শিফা দানকারী। বলেন তো আসল শিফা দানকারী কে? আল্লাহ। ডাক্তার মনে হয় নাকি? মাশাআল্লাহ, মুসলমান বুঝে, এটা সব মুসলমান বুঝে, এটা হচ্ছে নবীর তরিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়া কেরাম আলাইহিস সালামের তরিকা। চিকিৎসা করব বা করাবো, কিন্তু শিফার মালিক আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ওয়াইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যদি আমি রোগাক্রান্ত হই তাহলে আমাকে আমার আল্লাহই শিফা দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, তো রোগাক্রান্ত হলেন কেন যাবেন বাবার কাছে? বাবা এই জিনিসটাও কিছু বোঝা দরকার, বাবার কাছে যায় কি না? বাবা রে বাবা অমুক পানি ফির, পানি পি, পানি পীর আছে না, বিড়ি পীর, পানি পীর, কত পীর আছে, আচ্ছা লেংটা পীর, বেংটা পীর আছে, তো পানি পীর, আস্তাগফিরুল্লাহ আল আযীম, সব ভণ্ডামি দেখা যায় আমাদের দেশে, সব কিছু পাওয়া যায়। আর ইদানিং তো আমরা ওই নেটে খুঁজে পাবেন কত রকমের ভণ্ডামি। খবরদার, ভণ্ডামি পরিত্যাগ করো, হকের পথে আসো, ইসলামী তালিমের দিকে রুজু করো, পীরতন্ত্র পরিত্যাগ করো। পীরতন্ত্রের দুহাই আর কে দিবে? ওই সেদিন দেখলাম একটা বলতে বলতে বলছে আল্লাহ রসুল নাকি বড় পীর, সবাই বলি নাউযু বিল্লাহ, রসুল কি পীর না রসুল? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল পীর না রসুল নবী? আখিরি নবী, আখিরি রসুল, মানুষের মধ্যে যারা রসুল হিসেবে আসবে তিনি হলেন আর সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দোয়া দোয়া করতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস, হে মানুষের রব, হে আল্লাহ আযহিবিল বাস তুমি রোগ দূর করে দাও, ইশফি তুমি শিফা দাও, আনতাশ শাফি তুমি রোগ নিরাময়কারী, আরোগ্য দানকারী, লা শাফিয়া ইল্লা আনতা অথবা লা শিফা ইল্লা শিফাউকা, কোনো কোনো রওয়ায়েতে আছে তুমি ছাড়া আর কেউ শিফা দিতে পারে না, তোমার শিফা ভিন্ন কোন রকমের শিফা হতে পারে না, এমনভাবে শিফা দাও যেন তার মধ্যে বিন্দুমাত্র রোগ না থাকে। এই দোয়া করতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য রেওয়ায়েতে এসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ কোনো রোগীর কাছে বসে সাতবার এই দোয়া করে আসআলুল্লাহ আল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, কথা বুঝছেন? কয়বার বলবেন? তাহলে রব্বুল আলামিন মৌত ছাড়া যদি যত রোগ আছে তার মধ্যে সব রোগ থেকে তাকে শিফা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। মৌতের তো কোনো শিফা নেই, সাহ মৌত আসবে কিনা? হ্যাঁ, ও কোনো কোনো রোয়াতে আসছে এই রোয়াত নয় আর কি, বার্ধক্যের কথা, এটা তো বার্ধক্যজনিত রোগীটা তো এমনি আছে। এটা তো আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া اسال الله العظيم رب العرش العظيم ان يشفيك কি বলবেন? আমি মহান আল্লাহর কাছে চাই যিনি হচ্ছেন আরশের অধিপতি, মহা আরশের অধিপতি, কি চাই? তিনি যেন তোমাকে শিফা দিয়ে দেন। একথা বলবেন কয়বার? সাতবার। আল্লাহ শিফা দিবে, কিন্তু তাবিজ কবজ, তাবিজ পড়বেন নাকি? তাবিজ না, বাংলাদেশ বা ইন্ডিয়া জানিয়ে দাও গলায় তাবিজ কেটে ফেলো, বুঝতে পারছেন, ছিঁড়ে ফেলো, তাবিজ ঠিক না। মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাবিজ ঝুলালো সে শিরিক করলো। অবশ্য কুকুর বলেছেন হাদা কোরআন, কিন্তু ওদের কথা, কিন্তু দলিল সহি না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাবিজ ঝুলিয়েছেন? কোনো সাহাবি ঝুলিয়েছেন? মাফি আবাদ, সহি সুন্নতরা কেউ প্রমাণ করতে পারবে না, মাফি সালাম। তাই তাবিজ ঝুলাবেন না, কথা বুঝছেন? চাই কোরআন এরকম হাদা এই যে পুটলি বেঁধে কি করে কি করে। আবার আমাদের দেশে দেখছেন তো কোরআন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহা নকশা আছে, নকশা মার্ক, বিসমিল্লাহ রহমান রহিম নম্বর, এটা কোনটা বা? বিসমিল্লাহ রহমান রহিমের পরিবর্তে আপনাদের মধ্যে থেকে হয়তো এখনো অনেক আছে থাকতে পারে যারা 786 লেখে, আছে কিনা মুমকিন উজুদ, আমি জানি না, আল্লাহ আলাম। কিন্তু এটা লিখা জায়েজ না, ভালো করে বুঝো, আল্লাহর কালামের বিকৃতি হয়। সুলেমান আলাইহিস্সালাম বিলকিসের কাছে চিঠি যখন দিলেন, ওই বিলকিস প্রসিদ্ধ, তো তাই বলছি, কি লিখিলেন? ইন্নাহু মিন সুলেমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 786 লিখেছেন, 786 লিখেছেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কাফির কুফফারদের কাছে চিঠি লিখেছেন, প্রথমেই লিখেছেন দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, কথা বুঝছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে অনেকে বলে বিসমিল্লাহির রহমানির রহিম চিঠিতে লিখলে বিসমিল্লাহির রহমানির রহিমের বেইজ্জতি হতে পারে, তাই আমরা কি করলাম 786। তাহলে তুমি বেশি বুঝো, আমার নবী কম বুঝেছেন, বলেন সবাই নাউজুবিল্লাহ, নবী বেশি বুঝেন না তুমি বেশি বুঝো? নবী কাফিরদের কাছে লিখলেন, আর তুমি তোমার বাপের কাছে চিঠি লিখবে বিসমিল্লাহির রহমানির রহিম না 786। কোরআনের বিকৃতি পরিত্যাগ করি, জায়েজ না। তো শিফা, শিফার জন্য, শিফা লাভের জন্য যেসব দোয়া আছে ওগুলো সুরাতুল ফাতিহা পড়বেন, কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিন নাস পড়বেন। এই মুহূর্তে আমি আসলাম, এক ভাই আমাকে উর্দুবাসী, সে বললো এরকম এরকম, তো এই অবস্থায় কী করবো? আমি অসুবিধা নেই, সব সুরাতুল ফাতিহা পড়ো, কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিন নাস পড়ো, আয়াতুল কুরসি পাঠ করো, দম করো, আরও যেসব দোয়া আছে ওগুলো যথাসাধ্য শিখো, আর দোয়া আলহামদুলিল্লাহ। কিন্তু তাবিজ জাবিজ নাই, মাফি কবজ, মনে আছে সাহ জাকাল্লাহ হায়ার, সে বলে গেছে। তাই আমরা রুগীকে দেখতে যাব নিয়মতান্ত্রিক, আর তার জন্য দোয়া করব, যে কোনো রুগী, আমি রুগী, আমি আমার জন্য দোয়া করব, ঠিক না? আর ঝাড়ফুঁক নিয়মতান্ত্রিক যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ওইরকম করব, কিন্তু তাবিজ কবজ আনবো না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, 6 নম্বর যেটা, ওটা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যা আলোচনা করলাম আল্লাহর জন্য আমাদের এই আলোচনাকে কবুল করে, আর এ অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আর আল্লাহ আমাদের সকলকে দিনের আহ্বায়ক হিসাবে তুমি কবুল করে নাও। তোমার পথে যেন আমরা লোকজনকে ডেকে ডেকে আনতে পারি, আল্লাহ সেই তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদের খাতা খুচরি মাফ করো, আমাদের ইলম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, স্মরণশক্তি বাড়িয়ে দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ আছেন তাদেরকে শিফা দাও। আয় আল্লাহ আমাদের রুগীদের, সমস্ত মুসলিম রুগীদের আল্লাহ তুমি শিফা দান করো। আয় আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ তুমি তাদের ঋণ পরিশোধ করো, তৌফিক দাও। তোমার গাইবী ধনভাণ্ডার থেকে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। আয় আল্লাহ মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো, মুসলমানদের হেফাজত করো, মুসলমানদের জানমালের হেফাজত করো। আয় আল্লাহ জালিমদের অনিষ্ট থেকে মুসলমানদের হেফাজত করো, জালিমদেরকে পাকড়াও করো। ইয়া রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইরা।